কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে পাধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা is 再帮